যদি হয়, কাফের যদিও হয়, সেই মা বাপকে ঘর থেকে বের করে দেওয়া হবে না, সেই মা বাপের ভরণ পোষণ বন্ধ করে দেওয়া হবে না। আপনার আপনার আপা আপনার প্রতি বহু ক্ষতি করেছে, সমস্ত জমি জায়গা আপনার ভাইয়ের নামে লিখে দিয়েছে, সমস্ত জমি জায়গা আপনার বোনের নামে লিখে দিয়েছে, আপনাকে একা দেয়নি, আপনি সেই তার জন্য সহজে বসেছেন এবং বাবা মাকে লবরঙ্গ দেখাচ্ছেন, বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, না তা চলবে না, জন্ম দিয়েছে। এইটাই তাদের বিশাল ব্যাপার, যে বড় অধিকার আছে যে আপনি তাদের দেখাশোনা করবেন, দূর থেকে যত দূর পারেন তত খেদমত করবেন, আপনি ভরণ পোষণের ব্যবস্থা করবেন, টাকা পয়সা পাঠাবেন। এ নয় যে সে আমার সাথে এত দাবদারি করেছে, এত ধোকাবাজি করেছে, আমি তাকে দেখবো না, তা নয়। যতই করুক সে আপনার মা এবং বাপ, জন্মদাতা জন্মদাত্রী, জনক জননী, সবসময় খেয়াল রাখতে হবে। কাফের হলেও তার সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করা চলবে না, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সুতরাং তার সঙ্গে দুনিয়ায় বাস করবো, যতদিন থাকবো সৎভাবে বাস করবো। আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গাতে ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। একই কথা, শিরক করতে যদি বলে খবরদার মা বাপের কথা শুনবে না, পাপ করতে যদি মা বাপ বলে খবরদার তাদের কথা শুনবে না। এ অবস্থায় মায়ের জন্য বাপের জন্য হেদায়তের দোয়া করতে হবে, আল্লাহ গো তুমি আমার মা বাপকে সৎ পথে নিয়ে এসো, আমার মা বাপ ভুল পথে আছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, আবেদন করছি, তুমি আমার মা বাপকে হেদায়ত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে ইসলামের দাওয়াত দিতেন, মা তখন কাফের, আর যখনই ইসলামের কথা বলতেন মা তখন রেগে উঠতেন, আর রেগে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতেন মা। আর তাকে গালাগালি আমার ছেলেকে নষ্ট করেছে, ওই হতভাগা, ওই হতভাগা আমার ছেলেকে নষ্ট করেছে, গালাগালি করতেন মা, রেগে যেতেন। আবু হুরায়রা কেঁদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলে তার জন্য হেদায়তের দোয়া করলেন, আল্লাহ নবী দোয়া করলেন মায়ের জন্য, আবু হুরায়রা মায়ের জন্য, যে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়ার মাঝে সুসংবাদ নিয়ে বাসায় ফিরে গিয়ে দেখলেন দরজা বন্ধ আছে, বাসার দরজা বন্ধ আছে, তিনি বাড়ি থেকে শুনতে পেলেন পানি পড়ার শব্দ হচ্ছে, পানি যেন পড়ছে, কি ব্যাপার? মা আবু হুরায়রার পায়ের শব্দ শুনতে পেয়ে বললেন, আবু হুরায়রা বাবা একটু বাইরেই থামো, একটু থামো আবু হুরায়রা। সুতরাং তিনি গোসল করছিলেন, গোসল ছেড়ে তিনি জামা কাপড় পরে মাথায় ওড়না না নিয়ে, মাথায় ওড়না না নিয়ে দেখেন ছেলের কাছে আসবে, মাথায় দরজা খুলতে আসবে, মাথায় ওড়না না নিয়ে ছুটছেন, তার মানে কি উচিত হলো মাথায় ওড়না নিয়ে ছোটা, তাই না? দেখেন এখানে হাদিসে ইঙ্গিত রয়েছে যে মেয়েরা যখনই বাইরে দরজা যাবে তখন মাথায় কি করবে, নিজের কাপড়টাকে, পর্দার কাপড়টাকে, কমসে কম ছেলে হলেও পর্দার কাপড়টাকে নিয়ে তারপরে যাবে, কিন্তু কোন এক আকর্ষণে মাথায় ওড়না না নিয়েই দরজার কাছে দরজা খুলতে গেলেন। অতঃপর বললেন আবু হুরায়রা, আবু হুরায়রা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলতেন, মা তুমি ইসলাম গ্রহণ করো, আগে বলেছি বহুবার, কিন্তু আজ কি বলেছি, আল্লাহর নবীকে বলেছি, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া কর। এই দোয়া হওয়া মাত্র আবু হুরায়রার মায়ের ভিতরে পরিবর্তন এসে গেছে, মুকাল্লিবুল কুলুব, মুসাররিফুল কুলুব, হৃদয় ঘুরে গেছে, আর মা সঙ্গে সঙ্গে ইসলামের প্রতি আকর্ষ আকৃষ্ট হয়ে আবু হুরায়রা দরজা খুলতে বলছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই তো রাসূলের দোয়া, দোয়া কবুল হয়ে গেছে, কত খুশির ব্যাপার। সেই দোয়াতে মা মুসলমান হয়ে গেলেন। সুতরাং আমাদের উচিত যদি মা বাপ ভুল পথে থাকে, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মা বাপকে তুমি সৎ পথে ফিরিয়ে নিয়ে এসো, আমি তোমার কাছে আবেদন করছি, আমি সৎ পথে আছি কিন্তু মা বাবা ভুল পথে আছে, সৎ পথে ফিরিয়ে নিয়ে এসো। আবু হুরায়রা কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে খুশিতে কাঁদতে কাঁদতে বললেন, রাসূলুল্লাহ আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রাসূল আমার মা মুসলমান হয়ে গেছে, সুসংবাদ দিন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আবু হুরায়রার মাকে হিদায়াত করে ফেলেছেন, আল্লাহু আকবার। কত খুশি, খুশির বিষয় যে মাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম না, তার উপায় নেই, কোন ছেলের উপায় নেই তার মাকে জাহান্নাম থেকে বাঁচায়, নবীর জন্য কোন উপায় নেই তার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচান, অতএব আল্লাহ আপনার দোয়া শ্রবণ করেছেন। এ খবরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত খুশি হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন। সুতরাং আমাদের উচিত মা যদি ভক্ত ফিরে না আসে, হুজুর বহু দোয়া করলাম, ফিরে আসছেন না। বহু চেষ্টা করলাম, লোকাকেও চেষ্টা করলাম, মামা ফিরে আসছেন না, তাহলে কি করা যাবে? তখন মায়ের সুখ দেখবেন, দেখবেন নাকি হকের আকর্ষণ? কি করবেন আপনি? নিঃসন্দেহে হকের আকর্ষণ আপনাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখবে, আর মায়ের সাথে সদ্ব্যবহার করে যাবেন। তাকে কিন্তু সদ্ব্যবহার থেকে দূরে করলে হবে, দূর দূর করলে হবে না, যেহেতু সে কাফের। সাদ বিন ওয়াক্কাসের নাম আপনারা শুনেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হল, যে আয়াতটাকে পড়লাম, পয়েন্ট যা হাদা কা আলাম তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি শিরিক করতে বলে তাহলে তাদের কথা শুনো না। তিনি বলছেন, আমি আমার মাকে খুব ভালোবাসতাম, আমার মায়ের খুব খিদমত করতাম, ফালাম্মা আসলামতু, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমার মা তখন বললেন, ইয়া সাদ মা হাজা দিন আল্লাহ যে কাদাহদাস্ত, এ কোন নতুন দিন তুই গ্রহণ করলি? এ তো নতুন দিন, আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, সে ধর্ম ছেড়ে দিয়ে বিধর্মী হয়ে গেলি। লাকাদ আন্না দীনাক হাযা আওলা আকর, তুই তো দিন যে দিন গ্রহণ করেছিস, যে ধর্ম গ্রহণ করেছিস, সেই ধর্ম ত্যাগ কর, সেই দিন পরিত্যাগ কর, না হলে আমি খাবো না, পান করবো না, আমি খাবোই না। হলো যে মাকে আপনি ভালোবাসেন, সেই মা এই যে ধরেছেন যে বেটা তুই যেটা না করিস তাহলে আমি খাবোই না, ভাত মুড়ি কিচ্ছুই খাবো না, পানি পান করবো না। আপনি তাহলে কি করবেন? আপনি আপনার দিন ছেড়ে দেবেন না মায়ের জান বাঁচাবেন? কি করবেন হুজুর? জান বাঁচানো ফরজ। মায়ের জান বাঁচাবেন না যে দিন বাঁচাবেন, ইমান বাঁচাবেন? লোকে তখন বলবে, লোকে কি বলবে, যে আমি মারা যাবো, আমি মারা যাবো, আমি মারা যাবো, আমি খাবো না, পান করবো যতক্ষণ না তুই ইসলাম ত্যাগ করেছিস। তখন লোকে তোকে বলবে, কাতিল উম্মাক, মানে তুই হচ্ছে মায়ের হত্যাকারী, মা হন্তা। লোকে কি বলবে, যে এই লোক মাকে হত্যা করেছে, মায়ের কথা না শুনে মাকে হত্যা করেছে। আমি বললাম, মা গো লা তাফালিয়া উম্মা, মা গো তুমি এরকম করো না, তুমি খাও পান করো, ইন্নি লা আদাউ দীনি হাযা লিশাই, জেনে রাখো মা, আমি আমার এই দিনকে কোন কিছুর জন্য কোন কিছুর বিনিময়ে বর্জন করতে, পরিত্যাগ করতে রাজি নেই। ফামাকাসতু ইয়াওমান লা মাকাসাতি ইয়াওমান লা তাকুল ওয়া লা তাশরাব ওয়া লাইলা, পুরো 24 ঘন্টা মা খেলেন না, পান করলেন না, 24 ঘন্টা মা খেলেন না, পান করলেন না। ওয়া আসবাহাত, অর্থাৎ জাহিদা দুর্বল হয়ে পড়লেন সব সকালে। ফালাম্মা রাআইতু যালিক, যখন আমি দেখলাম মা একদম দুর্বল হয়ে গেছে, না খেয়ে পান না করে, তখন আমি বললাম, ইয়া উম্মা, হে আমার মা, তাআলামিন ওয়াল্লাহি, আল্লাহর কসম, তুমি জানো, লাউ কানা লাকি মিয়াতুন নাফ, তোমার মতো যদি আমার 100টা মা হতো, তোমার মতো যদি আমার 100টা মা হতো, ফাখরাজাত নাফসান নাফসান, আর একটা একটা করে যদি মারা যেত, মা তারাকতু দীনি, তাহলেও আমি আমার দীন পরিত্যাগ করতাম না। তুমি তো একটা মা, একটা মা, তুমি মারা গেলে আমার কিচ্ছু হয়ে যায় না, 100টা মা যদি হতো তবু আমার দিন আমি পরিত্যাগ করতাম না। ইন শিতি ফাকুলি আও লা তাকুলি, তোমার ইচ্ছা খাও না খাও না, মারো। বুঝলেন ব্যাপারটা? বাবার কাছে মত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, কিন্তু এমন এক পর্যায়ে আছে যে পর্যায়ে এসে আপনার কোনো উপায় থাকবে না, তখন মা বাবাকে ছাড়তে বাধ্য হয়ে যাবেন। যেমন আজকাল বর্তমানে বহু ভাই, বহু লোকে, বহু যুবকে মা বাবাকে ছাড়তে বাধ্য হয়, টাটা দিয়ে মা বাবার বুকে লাথি মেরে, নিজের সুন্দরী ভালোবাসাকে নিয়ে বেরিয়ে চলে যায়, নিয়ে অন্য সংসার পাতে, তারা মা বাবাকে জবাই করে কোরবানি করে। কিন্তু আপনার উচিত দিনের জন্য, আপনার দিনের জন্য মা বাবাকে কোরবানি দেন, চলবে। কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনি মা বাবাকে কোরবানি দেবেন, এটা আপনার জন্য চরম অন্যায়, চরম অবাধ্যতা, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। সুতরাং এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে মা বাপ যদি কাফের হয় তার সঙ্গে সৎভাবে বাস করবো ঠিক, কিন্তু মা বাপ যদি আমাকে বাধ্য করে, আমাকে খুন করতে চায় যে তুই দিন ত্যাগ কর, সৎপথ ত্যাগ কর, না হয় তোমরা তো আমার বাড়িতে থাকতে পারবি না, তখন বাড়ি ছেড়ে, মা বাপ ছেড়ে, মা বাপকে কোরবানি করে, আমি মারতে বলছি না, খুন করতে বলছি না, মা বাপকে উপেক্ষা করে, মা বাপের কথা না শুনে, তবুও যতটা সম্ভব মা বাপের সাথে সদ্ব্যবহার করে আপনাকে দুনিয়াতে বাস করতে হবে। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিনা অনুমতিতে তার মুশরিক মায়ের উপর হুকুম গ্রহণ করতেন। মা, মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে, মা কি কাফের? উম্মে হাবিবার পিতা উম্মে হাবিবার পিতা বাসায় এলে স্বামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গুলিয়ে দিতেন, আহা স্বামী স্বামী মুসলমান আমিও মুসলমান, আর বাপ এসেছে দেখা করতে, বাপ কাফের। যখন বাপ আসছেন তখন বাপের তো একটা সম্মান আছে, স্বামীর বিছানা বিছানা থাকত, কিন্তু সেই স্বামীর বিছানাকে গুটিয়ে দিতেন। কেন? যে বাপের এই পজিশন হয়নি যে সে আমার স্বামীর বিছানায় বসবে, যেহেতু আমার স্বামী হচ্ছেন নবী, আমার স্বামী হচ্ছেন মুসলমান। হতে পারে না, সে বাপের সম্মান হতে পারে না, সে মায়ের সম্মান হতে পারে না যে এখনো পর্যন্ত কাফের হয়ে আছে। মায়ের খিদমত তথা তার সেবা যত্ন করায় কিছু উজ্জ্বল নমুনা আমাদের মাঝে রয়েছে। নিতান্ত ক্ষুধার তাড়নায় এক জামাত সাহাবার সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গৃহে প্রবেশ করলেন। তিনি তাদেরকে দুটো করে খেজুর খেতে দিলেন। আহা, বুঝতে পারছেন সে যুগের অভাব, সে যুগের খাওয়া দাওয়া। ওই যে সুফা মসজিদে নববীতে কিছু লোক বাস করতেন, যারা আল্লাহ নবীর কাছ থেকে এলেম গ্রহণ করার জন্য বাস করতেন, আর না তাদের খাবার থাকতো আর না কিছু, তারা কোন রকম করে আল্লাহ নবীর কাছে হাদিয়া এলে সেই হাদিয়া নিজে খেতেন, নিজের স্ত্রীদেরকে খাওয়াতেন, বেঁচে গেলে তারপর তাদেরকে দেওয়া হতো, তারা তাই খেতেন। খেয়ে না খেয়ে আল্লাহ নবীর কাছে পড়ে থাকতেন আর জ্ঞান সংগ্রহ করতেন। তারপর একদিন আল্লাহ নবী ডাকেন, দাওয়াতে গেলেন, আবু হুরায়রা গেলেন, আর অন্যান্য সাহাবী গেলেন। যখন ভিতরে গেলেন তখন আল্লাহ নবী খেতে দিলেন কি, দুটো করে খেজুর। আবু হুরায়রা একটা খেজুর খেয়ে একটা খেজুর মায়ের জন্য লুকিয়ে রাখছেন, একটা খেজুর খাচ্ছেন আর তার জন্য এরা লুকিয়ে রাখছেন মায়ের জন্য। আমাদের অনেক ভাই আছে যে ভাইরা নিজের ছোট ছোট বাচ্চাদের জন্য লুকিয়ে রাখে। এখন যদি লজেন্স বিতরণ করা হয়, এখন যদি বিস্কুট বিতরণ করা হয়, অনেক ভাই আছেন যাদের সন্তান আছে বাসায়, তারা কি করবেন? হয়তো দুটো খাবে না, দুটো পাবেন, রাখবেন আমার ছেলেটা খাবে, তাই না? কিন্তু মা বাবের জন্য কে করে? মা বাবের জন্য কে করে? আবু হুরায়রা তো বলবেন যে আবু হুরায়রা ছেলে ছিল না, তাই ঠিক আছে। আপনার যদি ছেলে না থাকে, সন্তান না থাকে, আপনি কি আপনার মা বাবের জন্য এরকম করেন? দুটো খেজুর দেওয়া হয়েছে, যেহেতু মায়া সে ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধা, দুটো মাত্র খেজুর, এই দুটো মাত্র খেজুরের একটা খেজুর খাচ্ছেন আর একটা খেজুর লুকিয়ে মায়ের জন্য রেখে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টি আকর্ষণ হলো, তিনি দেখতে পেলেন আবু হুরায়রা একটা খেজুর লুকিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি দুটোই খেয়ে নাও, তোমাকে পরে আবার একটা দেওয়া হবে। মায়ের জন্য জান কিভাবে টানে, কিভাবে আকর্ষণ করে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের এই যে আকর্ষণ, এই যে মহাপদ দেখে আবু হুরায়রাকে সন্তুষ্ট করে বললেন, হ্যাঁ দুটোই তুমি খেয়ে নাও, তোমার মায়ের জন্য আমি পৃথক খেজুর দিয়ে দেবো। আপনারা ওয়াইস কার্নির নাম শুনেছেন? ওয়াইস কার্নি নিয়ে আমাদের দেশের সুফিপন্থীরা বহু বাড়াবাড়ি করেছে, 32টা নাম ভেঙে দিয়েছিল, তারপর আরো কি ইত্যাদি। কিন্তু ওয়াইস কার্নির ব্যাপারে সহিহ হাদিসে এসেছে যে ওয়াইস কার্নি সত্যিই একজন শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন, সাহাবী হওয়ার সুযোগ তিনি পাননি। এমনকি তার এমন পজিশন ছিল, তার যে বড় কাজ ছিল, যে কাজটার কারণে তিনি পজিশন পেয়েছিলেন, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কামিজ রেখে গিয়েছিলেন, ওমারকে দিয়ে বলেছেন, ওমার, ওয়াইস বলে এক লোক আছে ইয়ামানে, সে আসবে, সে যখন আসবে তখন তুমি তাকে বলো সে যেন তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, উমার দ্বিতীয় খালিফা, বড় সাহাবি, তিনি খালিফা, তিনি তাকে আদেশ করা হলে তুমি তাকে বলবে, কাকে বলবে? ওয়াইস কার্নিকে বলবে, সে যেন তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! কিসের জন্য সেই মর্যাদাটা? শুধু এইটুকুই যে ওয়াইস কার্নি ছিলেন তার মায়ের প্রতি বড় শ্রদ্ধাশীল। মায়ের খেদমত করতে করতে তিনি শুনেছিলেন যে নবী এসেছেন, তিনি জানতেন যে নবী এসেছেন, কিন্তু মাকে ছেড়ে তিনি যেতে পারেননি, এবং তার ফলে তিনি সাহাবী হওয়ার সুযোগ থেকে, সাহাবী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিসের জন্য? মায়ের জন্য। এই খবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে এক ভক্ত ইয়ামানে বাস করে, সে আসতে পারছে না, কেবল তার মা আছে বলে মাকে ছেড়ে আসতে পারছে না। মা যখন মারা গেল তখন তিনি এলেন, তখন আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিকেরও ইন্তেকাল হয়ে গেছে, তখন কি কে বেঁচে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত চলছে, সেই সময় যখন এলেন ওমর, তখন বললেন তুমি কি ওয়াইস কার্নি? বলছি হ্যাঁ, কি ব্যাপার? আর আল্লাহর রাসূল চিহ্ন বলে দিয়েছিলেন যে তার কুষ্ঠ রোগ হয়েছিল ধবল কুষ্ঠি, সাদা যে হয়ে যায়, তো তার হাতে কেবল এক দৃঢ়ম পরিমাণ জায়গায় সাদা আছে, তুমি দেখে দেখে চিনতে পারবে। তোমার হাতটা দেখি, দেখলেন দেখেন দৃঢ়ম পরিমাণ জায়গায় সাদা হয়ে আছে কুষ্ঠের জন্য। বললেন এই কামিজ হল রাসূলুল্লাহর কামিজ, তুমি নাও আর তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। মর্যাদা কিসে? শুধু মায়ের খিদমত করার মর্যাদা। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়ে গেছেন এবং নিজের কামিজ দান করে গেছেন কাকে? ওয়াইস কারনিকে। মরণের পরেও মায়ের জন্য মন কাঁদে সন্তানের। মধ্য জগতে মা কিসে শান্তি পাবেন তার খেয়াল করে অনেকে, অনেক রকম ব্যবস্থা নিয়ে ইশারে স্বভাব করে থাকেন। অনেক ছেলে মাকে স্মরণ করে, বাপকে স্মরণ করে অমরা করে থাকে, কিংবা অন্য কিছু ইশারে স্বভাব করে থাকে। সাত দিন উবাদা, মা যখন ইন্তেকাল করেন তখন তিনি অনুপস্থিত ছিলেন, ঘরে ছিলেন না। পরে তিনি আল্লাহ রসুল আসলামকে বললেন, হে আল্লাহ রসুল, আমার অনুপস্থিত থাকাকালে আমার আম্মা মারা গেছেন, এখন যদি তার তরফ থেকে কিছু দান করি তাহলে কি তিনি উপকৃত হবেন? আমি যদি এখন দান করি তিনি কি কবরে সেটা পাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ হবে। সাহাব বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি রাসূলুল্লাহ, আমার মিখরাফের বাগান তার নামে আমি সাদকা করে দিলাম। পদ্ধতি এটাই, এটাই পদ্ধতি। সাতাখানা গ্রামের লোকে খাওয়ান, আনুষ্ঠানিকতা পছন্দ নয় ইসলামে। নাম নেওয়ার জন্য আরে এদেরকে খাইয়ে কি হবে, এর মধ্যে ভালো মন্দ সব রকমের লোক আছে, এদেরকে একটু লবণ কম দূরে ঠিক ছিল, কিন্তু লবণ কম ছিল তাই না? গোস্তা ভালো ছিল না, চর্বি ছিল না, এইরকম বলতে বলতে যাবে, কেউ জান ভরে প্রাণ ভরে দোয়া করার মতো লোক আপনি পাবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলছেন সেটা যদি করেন, দেখেন সাহাবী কি বলছেন, এ রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে বলছি আমার মিখরাফের বাগান আমার মায়ের নামে সৎকার করে দিলাম। এই হচ্ছে পদ্ধতি। যখন যান মা মা মারা গেছে, বা মারা গেছে, সৎকার করুন, সৎকার জারিয়া করুন, একটা মসজিদ বানিয়ে দেন, টাকা আছে বহু টাকা, একটা মসজিদ বানিয়ে দেন, মসজিদের প্রয়োজন আছে একটা কল করে দেন, মসজিদের মসজিদটা সিঁড়ি করে দেন, মসজিদের ফ্যান লাগিয়ে দেন, মসজিদের লাইট লাগিয়ে দেন, মসজিদে আরো কোনো প্রয়োজন আছে সেটা করে দেন। আর আপনি নিয়োগ রাখুন, কার নামে করছেন? আপনি মায়ের নামে করছেন কিংবা আপনার নামে করছেন, এই হচ্ছে পদ্ধতি। তারপরে এখন সাহাবী নবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামা রাহিমা মারা গেছে, অতএব কোন দান সবচেয়ে উত্তম? কোন দান সবচেয়ে উত্তম? যে দান করলে পরে সবচেয়ে উত্তম হবে। আপনারা জানেন আরবের সেই যুগে সব থেকে বেশি প্রয়োজন কিসের ছিল জানেন? কিসের? পানির সমস্যা ছিল বিরাট। এখনো পর্যন্ত যারা দেখেছেন কত নিচে কুয়ো দেখেছে, কত গভীর কুয়ো, বিশাল গভীর কুয়ো, সেখান থেকে পানি তুলতে হতো কষ্ট করে, উঁট দিয়ে পানি তোলা হতো, কোথায় ঝর্ণা সেখানে গিয়ে বাস করতে লোকেরা, তাই না? এই জন্যই এখন বর্তমানে সৌদি আরবে দেখবেন পুরনো পুরনো শহর যেগুলো, পুরনো গ্রাম যেগুলো, সেগুলো আসলে কোথায়? ঝর্ণার ধারে। ঝর্ণা যেখানে নেই সেখানে কোনো গ্রাম নেই, আর এই জন্যই সৌদি আরবে সব ফাঁকা। কেন? সেখানে পানি নেই, মানুষ কি বাস করবে? পানি যেখানে প্রাণ সেখানে, সুতরাং সেখানে সেখানে হয়েছে। তো পানি হচ্ছে সব থেকে মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাত সব থেকে শ্রেষ্ঠ সাতটা কোনটায় রাসূলুল্লাহ? তিনি বললেন পানি। পানি এ বয়ান নিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহু একটি কুয়া খরম করে দিলেন, আর এটি বললেন হাযিহি উম্মে সাদ, এটা হচ্ছে আমার মায়ের নামে। ততদিন মানুষের পানি পান করবে, ততদিন সব কোথায় যাবে? মায়ের কাছে যাবে। এই হচ্ছে পদ্ধতি। তাহলে মরার পরও আপনি আপনার মা বাবে খেদমত করতে পারেন এভাবে। আমার মা রমজানের রোজা বাকি রেখে ইন্তেকাল করলে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মায়ের তরফ থেকে কাজা করে দেবো কি? মা মারা গেছে, রোজা কাটতে পারেনি, কাজা রেখে মারা গেছে, তো আমি কি কাজা করে দেবো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, বরং তার তরফ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে এক একটি মিসকিনকে অর্ধ শা পরিমাণ সদকা করে দাও। কিরকম কথা? মা মারা গেছেন, আমি আপনাদের প্রশ্ন করি, মা মারা গেছেন, মনে করুন মা অসুস্থ ছিল, মা অসুস্থ ছিলেন, রমজান এসে গেল, পনেরো রমজান মা মারা গেলেন, পনেরোটা রোজা হয়ে মা মারা গেলেন, এই মা মারা যাওয়ার পরে আপনি যদি সেই মায়ের রোজাগুলো তুলতে চান বা কাজা করতে চান, পারেন না? পারেন না। হ্যাঁ, এই মায়ের রোজা কাজা করতে হবে বলুন আপনারা, মায়ের রোজা কাজা করতে হবে না? হবে না। কেন হবে? মা তো অসুস্থ, অসুস্থ বলেই রোজা রাখতে পারেনি। কিন্তু অসুস্থ লোকের জন্য কি করতে হবে? মিসকিন খাইয়ে দিতে হবে। মিসকিন খাইয়ে দিতে হবে, মায়ের তরফ থেকে মিসকিন খাওয়াতে হবে। আপনার মা মহিলা মানুষ, আপনারা জানেন মহিলাদের রোজা কাজা হয়, এক সপ্তাহ রোজা কাজা হয়েছে, হওয়ার পরে বাকি রোজাটা রেখেছে, রাখার পরে সওয়াল মাস গেল রোজাটা কাজা করেনি, আচ্ছা করবো পরে করবো, এক মাস দু মাস পার হয়েছে, হঠাৎ মা মারা গেল, মায়ের কটা রোজা কাজা আছে? করা গেছে সাতটা। কাজা করার সুযোগ থাকা সত্ত্বেও কাজা করে যাননি, তার জন্য আপনার মায়ের তরফ থেকে কি করতে হবে? সাতটা মিসকিন খাওয়াতে হবে। আপনার মা কাদা রোজা কাদা আছে, সাতটা রোজা কাদা হয়েছে, ঈদের দিনেই মারা গেলেন কিংবা ঈদের পর দিন মারা গেলেন, এখন ওই সাতটা রোজা কাদা করতে হবে না? হবে না। মিসকিন খাওয়াতে হবে না? হবে না। হবে না। কেন? এই জন্য যেহেতু কাদা করার সুযোগ তাই পাননি, এই ক্ষেত্রে মিসকিন খাওয়ানোর দরকার নেই, কারণ তারপরে তো ওয়াজিবই নয়, ওয়াজিবের সময় দিতে পারেননি। কাজা করার সময় সুযোগ পাওয়ার পর যদি কাজা না করে মারা যান তাহলেই মিসকিন খাওয়াতে হবে। এখন বোঝা গেল কি, যে মা মারা গেলে কিংবা আব্বা মারা গেলে তার জন্য এইরকম কাজ করলে করা যায়, রোজা যে কাজা রেখে মারা গেছেন, সুতরাং আপনি যদি সেই কাজার বিনিময়ে মিসকিন খাইয়ে দেন তাহলে আপনার স্বভাব মা বাপের কাছে পৌঁছবে। আবদুল্লাহ বিন আমর বলছেন, আস বিন ওয়াইল সামি তার তরফ থেকে 100টি ক্রীতদাস মুক্ত করার ওসিয়ত করে মারা যায়, বাবা আমি যদি মারা যাই তো 100টা গোলাম তুমি আমার পক্ষ থেকে আজাদ করে দেও। আপনারা জানেন যে ব্যক্তি গোলাম আজাদ করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবেন, স্বাধীন করে দেবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুতরাং তার ছোট ছেলে হিসাম 50টি দাস মুক্ত করে, অতঃপর তার বড় ছেলে আমর বাকি 50টি দাস মুক্ত করার ইচ্ছা করলে বললেন, বাপ তো কাফের অবস্থায় মারা গেছে, বাপ কাফের অবস্থায় মারা গেছে, তাই আমি এ কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করিয়ে করব না। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনা খুলে জিজ্ঞাসা করলেন, খুলে বলে জিজ্ঞাসা করলেন, আমি কি বাকি 50টি দাস তার তরফ থেকে মুক্ত করব? করলে কি তার কোনো কাজে লাগবে যেহেতু সে কাফের অবস্থায় মারা গেছে? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি মুসলিম হতো, বাপ যদি মুসলমান হতো, তোমরা তার তরফ থেকে দাস মুক্ত করতে অথবা সাদকা করতে অথবা হজ করতে তাহলে তার সওয়াব তার নিকটে পৌঁছত। তার মানে কাফেরের জন্য আপনার বাপ যদি মুশরিক অবস্থায় মারা গেছে, মাজারি অবস্থায় মারা গেছে, শিরিক করা অবস্থায় মারা গেছে, তার জন্য হজ করা তো দূরের কথা, তার জন্য সাদকা করা তো দূরের কথা, তার জন্য গোলাম আজাদ করা তো দূরের কথা, এমনকি আপনি দোয়াতেও বলতে পারেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, এমনকি তার জন্য আপনি রাব্বার হামহুমা কামা রাব্বাইনি সাগিরা বলতে পারেন না, তার জন্য দোয়াই হারাম, তার জন্য জানাজাই হারাম। এরপর আল্লাহ নবী আল্লাহ তাআলা মহান আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে, মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুসলমানের জন্য সঙ্গত নয়, কোন নবীর জন্য সঙ্গত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা প্রার্থনা করার যদি তার জন্য অনুমতি না হয় তাহলে তার জন্য সদকা করা কিভাবে অনুমতি হতে পারে, তার জন্য হজ করা কিভাবে অনুমতি হতে পারে? সুতরাং যে ভাইরা মা বাপের যারা হজ করেন তাদেরকে আগে জানতে হবে যে মা বাপ সঠিক পথের পথিক ছিলেন কিনা, মুশরিক তো ছিলেন না, যদি মুশরিক থাকেন খবরদার তার জন্য দোয়া করবেন না, কারণ দোয়া করলে আল্লাহর কাছে বেয়াদবি হবে, বেয়াদবি হবে না? নূহ আলাইহিস সালাম দোয়া করছেন ছেলের জন্য, যখন তুফান এসে গেল, তুফানে যখন চারিদিক ডুবে গেল, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ গো তুমি আমার ছেলেকে বাঁচাও, ছেলে তো বললেন বাবা আয় কিস্তিতে চল জাহাজে চড়ে যা, তখন ছেলে বললো আমি তোমার জাহাজে চড়বো না, কারণ জাহাজে চড়লে কে মাত্র ইমানওয়ালা, তোমার ওই ইমানওয়ালাদের কথা বাদ দাও, আমি তোমার ইমানওয়ালা হতে চাই না। বলে বাবা আজকে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবি না রে, বিরাট বন্যা আসবে, সেই তুফানে ভেসে যাবি। বলে ওই যে উঁচু পাহাড় আছে, পাহাড়ে গিয়ে উঠবো, দেখবো পাহাড়ে কি ভাবে বন্যা আসে। নবী বললেন, কোন বাঁচানে ওরা নেই, আল্লাহ রাজার যখন আসবে তুমি পাহাড়ে চলো, গাছে তো কিছু যেখানে চলো, উপায় নেই। যখন ছেলে মানল না, নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার ছেলে মিন আহলি, আমার বংশধর, ওকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, নবী তুমি জাহেল হইও না, নবী তুমি জাহেল হইও না, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এই দোয়া করা তোমার জন্য উচিত নয়, তুমি জাহেল হইও না নবী। দেখলেন, নবীকে জাহেল বলে দেওয়া হল। সুতরাং যখন আপনি আপনার মুশরিক মায়ের জন্য বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ তখন আপনাকেও তাই বলবেন, জাহেল হইও না, এটা মুশরিক। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করো না। এই জন্যই আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবর জিয়ারতে গেলেন, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে কবর জিয়ারতে গেলেন, আর সেখানে গিয়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ কাঁদছেন, রাসূলুল্লাহ কান্না দেখে সাহাবারা কাঁদছেন, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, কি ব্যাপার যে আপনি কাঁদলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আমার মায়ের কবর, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব, আল্লাহ আমাকে অনুমতি দিলেন, যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো, কিন্তু আমি আল্লাহ রাসূল আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। দেখেন, অনুমতি চাওয়া, আমাদের মতো হলে পরে বেয়াদবের মতো জিয়ারত করতে চলে যেতাম, আমাদের মতো লোক হলে পরে বেয়াদবের মতো আল্লাহর কাছে হাত পাতাম, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর খলীল, তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার মায়ের কবর জিয়ারত করব, কেন মা মুশরিক অবস্থায় মারা গেছে, আমাকে অনুমতি দেওয়া হলো জিয়ারত করা, কিন্তু ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেওয়া হলো না। তাই আমি কাঁদছি, তাই আমি কাঁদছি, সাহাবারা কাঁদতে লাগলেন। বুঝতে পারছেন যে মুশরিক অবস্থায় যদি মা বাবা মারা যায়, তাদের জন্য দোয়া জায়েজ নয়, তাদের জন্য হজ করা জায়েজ নয়। আর যদি মা বাপ তৌহিদের অবস্থায় মারা যায়, নামাজি হয়ে মারা যায়, তাহলে তার জন্য দোয়া করলেও কাজে লাগবে, হজ করলেও কাজে লাগবে, উমরা করলেও কাজে লাগবে, দান খয়রাত করলেও কাজে লাগবে। কিন্তু তাদেরও কি মায়ের একাংশ হক বা শুকর আদায় করা সম্ভব হয়? কখন না। মা বাপের যে দান তার প্রতিদান কিছু নেই, মায়ের যে দান তার প্রতিদান কিছুই নেই, তাদের ঋণ পরিশোধ করা মোটেই সহজ নয়। অপরিশোধ্য ঋণ, যে ঋণ অপরিশোধনীয় কোনদিন শোধ করা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু, যদি কোনো ছেলে তার বাপের শুকরিয়া আদায় করতে চায়, তার বাপের বিনিময় দিতে চায়, তাহলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কি, যদি বাপকে দেখে যে কৃতদাস অবস্থায় আছে, তাহলে তাকে কিনে নিয়ে, তাকে ক্রয় করে নিয়ে তাকে মুক্তি দেবে, ক্রয় করে নিয়ে মুক্তি দেবে, তাহলে তার বিনিময় দিতে পারবে, তা ছাড়া তার বিনিময় দেওয়া বড় কঠিন। জাহেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ আমি জাহেমা না, অন্য সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান কোন পিতাকে প্রতিদান দিতে সক্ষম নয়, কোন সন্তান কোন পিতাকে সক্ষম প্রতিদান দিতে সক্ষম নয়, তবে সে যদি তাকে ক্রীতদাস হিসাবে পায় এবং খরিদ করে স্বাধীন করে, তবে তার হক কিছুটা আদায় হবে। একদা এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করছিল, মক্কাতে গিয়ে মাকে কাঁধে নিয়ে পিঠে চাপিয়ে তওয়াফ করছে, সে তাকে বলল, মা আপনি কি মনে করেন যে আমি আপনার বিনিময় আদায় করছি পেরেছি, তুমি আমাকে ছোটবেলাতে কোলে করে আদর করে মানুষ করেছ, আমি এখন তোমাকে কোলে নিয়ে তওয়াফ করছি, তো মা তুমি কি মনে করো যে আমি তোমার সেই তোমার সেই বিনিময় আদায় করতে পেরেছি? পাশে ছিলেন ইবনে উমার, তিনি পাশ থেকে শুনতে পেয়ে বললেন, লা ওয়ালা বিযাফরাতিন ওয়াহিদা, তুমি যে কাজটা করছো এই কাজটা তার ওই গর্ভ অবস্থা যখন গর্ভ মানে ভূমিষ্ঠ করার সময় যে ব্যথা ওঠে, সেই ব্যথা ধাপে ধাপে ওঠে, কখনো ওঠে আবার বন্ধ হয়ে যায়, কখনো ওঠে আবার বন্ধ হয়ে যায়, এই একবার ব্যথার পরিমাণ বিনিময় সহ্য করতে পারে না। মায়ের যে একবার ব্যথা ওঠে, সেই ব্যথার যে যন্ত্রণা, তার বিনিময় তুমি দিতে পারলে না, যদিও তুমি এই মাকে কোলে করে নিয়ে তওয়া করছো। তারপর অন্য এক বর্ণনায় আছে যে তাকে বলা হলো যে আমি আমার মাকে নিয়ে পিঠে করে তওয়াফ করছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন ওমর বললেন, ওমরের কথা আছে এখানে, ওমর উমর বললেন যে হ্যাঁ দেখো তুমি তার হক আদায় করতে পারো না, তার কারণ মা তোমাকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছে আর সেই সময় চেয়েছে বাবা ধন আমার বেঁচে থাকো, তাই না? মা যখন ছেলেকে মানুষ করে কোলে পিঠে নিয়ে তখন মনে মনে উদ্দেশ্য কি থাকে, বাবা ধন তুমি বাঁচো, তোমার হায়াত বড় হোক ইত্যাদি ইত্যাদি। আর তুমি এখন তোমার মাকে কোলে পিঠে নিয়ে তওয়াফ করছো বা অন্য কিছু করছো, প্রসাব পায়খানা করো মাকে কোলে নিয়ে, আর মনে মনে কি করো যে বুড়ি কবে মরবে আর গান কবে ছুটবে, দুটোর মধ্যে নানা পার্থক্য আছে। এর বিনিময় দেওয়া কঠিন, এর বিনিময় দেওয়াই যেতে পারে না। ইমাম ইবনে জাউজী বলছেন যে আমি বহু যুবককে দেখেছি, এই যুগের বহু যুবককে দেখেছি, তারা তাদের মা বাপের খিদমতের প্রতি কোন ভ্রুক্ষেপ করে না, আর মা বাপের খিদমত যে করতে হবে এটা তারা মনে করে না, মা বাপের খিদমত করা যে দিন ধর্ম এটাও তারা মনে করে না, তারা তাদের মা বাপের মুখের উপরে মুখ দেয়, মা বাপের মুখের উপরে মুখ দেয়, মা বাপের সামনে জোরে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আর তারা ভাবে যে তাদের মা বাপের ওই ধরনের আদব করা, তাদের সাথে আদব করা জরুরি নয়, তারা মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, যে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন যে সম্পর্ক ছিন্ন করো না, যে সম্পর্ক বজায় করতে আল্লাহ আদেশ করেছেন সে সম্পর্ক তারা ছিন্ন করে। আর অনেক সময় এমন হয় যে মা বাপকে ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় বসবাস করে, নিজের বউ নিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। শেষকালে তিনি বলছেন ওয়ালিয়ালামুল বার বিল ওয়ালিদাইন আন্নাহু মাহমা বালাগা ফি বাররিহিমা লাম ইয়াফি বিশুকরিহিমা, জেনে রাখো তুমি যত বড়ই মা বাপের বাধ্য সন্তান হও, মা বাপের খিদমত গুজার হও, তবু তুমি তোমার মা বাপের খিদমত দিয়ে তুমি তাদের বিনিময় পরিশোধ করতে পারো না। জেনে রাখবেন আল্লাহর কাছে মা বাপের এত মর্যাদা আছে, এত বড় মর্যাদা আছে যে তারা যদি সন্তানের হককে দোয়া অথবা বদদোয়া করে, মা বাপ যদি সন্তানের হককে দোয়া অথবা বদদোয়া করে তাহলে তা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় গ্যারান্টির সাথে, নিশ্চয়তার সাথে, এর মধ্যে কোন সন্দেহ থাকে না, আর সেই জন্য তাদেরকে সন্তুষ্ট রেখে দোয়া নিতে হয়, বদদোয়া নেওয়ার চেষ্টা বদদোয়া নিতে যেন কেউ না চায়, তাদেরকে অসন্তুষ্ট করা থেকে দূরে থেকে বদদোয়া থেকে সাবধান হতে হয়। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, তিনটে দোয়া এমন আছে যে দোয়া আল্লাহর কাছে কবুল করা হয় এর মধ্যে কোন সন্দেহ নেই, মিয়া বিল মিয়া একদম শতভাগ গ্যারান্টি সেই দোয়া কবুল হবে। তিনটে দোয়া কি? দাওয়াতুল ওয়ালিদ মা বাপের দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির আর মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম আর অত্যাচারিত দোয়া, এই তিনটে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোন সন্দেহ থাকে না, গ্যারান্টি। মা বাপ যদি ছেলের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে তাহলে এই জন্যই মা বাপকে কথায় কথায় বদলা করতে হয় না, কিছু করলো সবাই সাথে দোয়া করলো বদলা করে দিল, কিছু একটা অন্যায় করলো তুই জাহান নামে যা খালে যা রাতে যা আলো এই ফেরত এরকম হোক এই পাশে খবরদার এরকম দোয়া করতে বদলা করতে হয় না। আর দাওয়াত মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় যখন কেউ সফরে থাকে, সফর অবস্থায় তার দোয়া কবুল হয়, আর অত্যাচারীদের দোয়া কবুল হয় যদি কেউ তার প্রতি জুলুম করে, সেই জুলুম অবস্থায় যে মাজলুম সে যদি তার বিরুদ্ধে দোয়া করে আল্লাহ এবং তার মাঝে কোন অন্তরাল থাকে না, আল্লাহ তাকে কবুল করে গ্যারান্টির সাথে। পিতা মাতা ডাকে তৎপর সাড়া দেওয়া জরুরি, যখনই বাবা মা ডাকে কোন কাজের জন্য তাদের সাড়া দিতে হবে, এমনকি নফল ইবাদত ছেড়েও মা বাপের আহ্বানে সাড়া দিতে হবে, ফরজ না, ফরজ নামাজ পড়ছেন মা ডাকলো সাড়া দেওয়া জরুরি না, জানি না, কিন্তু নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, লম্বা নামাজ পড়ছেন, আর সেই সময় পাশের ঘুম থেকে মা আপনাকে ডাকছে, কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে, মা কি বলছে মা নামাজ ছেড়ে দিয়ে দেখতে হবে, যদি না দেখেন সমস্যা আছে, নচেৎ সে অবস্থাতে তারা কষ্ট পেয়ে যদি বদদোয়া করে আল্লাহ দরবারে তার কবুল হয়ে যাবে। এ ব্যাপারে মায়ের বদদোয়ায় জোরাইজ আবেদের কথা আমরা সবাই জানি, যে জোরাইজ একজন বড় আবেগ ছিল, সেই জুরায়েজ নামাজ পড়তে লেগেছিল, তারপরে তার মা এসে ডাক দিল আর সেই সময় নামাজ পড়ছিল, জুরায়েজ তার নামাজের ভিতরে মনে মনে বলছে সালাকি এদিকে আমার নামাজ তোমার জন্য, আর মা ডাক দিচ্ছে আমি কোনটা করি, সে নামাজেই আল্লাহ হক বেশি মনে করে নামাজেই ব্যক্তিত্ব থাকলো, নামাজেই মশগুল থাকলো, মা ফিরে গেল। তারপরে দ্বিতীয় দিন একই অবস্থা, এলেছে দেখে নামাজ পড়ছে, আবেগ মানুষ নামাজ পড়তে আসছে, মা ডাক দিল সারা দিল না, বলছে রাব্বি উম্মি ওয়া সালাতি ফা আকবালা আলা সালাতি ফা সালাতা। তারপরে তৃতীয় দিন একই অবস্থা, মা এলো যখন এসেছে নামাজ পড়ছে, নামাজের জন্য জোরায় মায়ের ডাকে সারা দিল না, তখন মা ছেলের জন্য বদুয়া করলো আর কি বলল, আল্লাহ মালা তুমি খুব হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুবসার, আল্লাহ এর মরণ দিও না যতক্ষণ না এর হুশ বেশার মধ্যে গেছে। কত বদুয়া বেশার মধ্যে গেছে, বেশার মধ্যে গেছে এর মরণ না, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। জোরায়ের ইবাদতের চর্চা খুব ছিল, এক বেশ্যা মেয়ে ছিল, সে ওখানকার রাখালের সঙ্গে ব্যবচার করে তার পেটে বাচ্চা এসে গেছিল, লোকেরা তখন তাকে গতকাল করে বলতে কাজ কোথায় করলি, তখন মেয়েটা নাম করে দিল যে অমক তার চাচা আছে জোয়াইজ, তার সাথে আমি ব্যবচার, সে আমার সঙ্গে ব্যবচার করেছে আর তার ফলে আমার পেটে বাচ্চা এসে গেছে। কিসের জন্য বললো? মিথ্যা কথা বললো, জোয়াইজকে ছোট করার জন্য বললো, কিন্তু আসলে তার তরফ থেকে হচ্ছে আল্লাহর তরফ থেকে, যেহেতু আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। সুতরাং সেখানকার লোকেরা সবাইকে জুরাইজকে প্রশ্ন করল, তুমি এই কাজ কেন করেছো? জুরাইজ বললো না আমি এই কাজ করিনি, জুরাইজ বললেন আমি এই কাজ করিনি, তবু তারা মানল না, যেহেতু মহিলা নিজে বলতে করেছে, অতএব তার সেই চাষকে ভেঙে দেওয়া হলো, তাকেও মারধর করা হলো। তারপরে জুরাইজ বললেন ঠিক আছে, তোমাকে বিশ্বাস না করতে চাও তাহলে বাচ্চা হবে, বাচ্চা কানাডাকে নিয়ে এসো, আমি বাচ্চাকে জিজ্ঞেস করবো যে কার ও বাপকে, কার জমি তার লগ্ন হয়েছিল, ওর বাপকে আমি তাকে জিজ্ঞেস করবো, বাচ্চাকে আনা হলো, বাচ্চার পেটে ভরে দেবো বল তো বাপকে। তখন সেই ছেলে ওই কোণে থাকা অবস্থায় কচি অবস্থায় কথা বলে বলেছিল, এটা আল্লাহ হুকুম, যেহেতু আবেগ মানুষ তার নামে বিশ্বাস আল্লাহ তালা দোয়া হুকুম করলেন, কিন্তু তার সঙ্গে নিজের আবেগকেও পাঠিয়ে নিলেন, সেই ছোট বাচ্চা কচি মুখে বলল যে আমার বাপ হলো অমুক রাখা। কথাটা আমার উদ্দেশ্য কি, কচি অবস্থায় তিনটে ছেলে কথা বলছিল আপনারা জানেন, তার মধ্যে একটা ইশারা আসলাম আর একটা এই ছেলে, আর এক ছেলে মায়ের কোলে দুধ খাচ্ছিল, ঘোড়া চড়ে খুব মানে বড় বড় অবস্থায় আসছিল, তখন মা বলেছিল আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে এই লোকটা মতো করো, তখন ছেলে দুধ ছেলে বলেছিল আল্লাহ তুমি আমাকে এই লোকটা মতো করো না। আর একটা বাঙ্গিকে মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন মা বলেছিল আল্লাহ তুমি আমার ছেলেকে এই মেয়েটা মতো বা এই লোকটা মতো করো না, ছেলে দুধ ছেলে বলেছিল আল্লাহ তুমি আমাকে এই মতো করো। যাই হোক, ও ব্রহ্ম ইতিহাস ঘটনা কথা হলো কি, ষষ্ঠ অবস্থায় কথা বলেছিল জুরাইজকে বাঁচানোর জন্য, কিন্তু জুরাইজ বেশার মুখ দেখেছিলেন কেন, যেহেতু তার মায়ের বদদোয়া ছিল, অন্যায় দেখেছিল মায়ের ডাকে সাড়া না দেওয়া, বুঝে গেল কি, মায়ের ডাকে সাড়া না দিলে বদদোয়া করলে সেই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এবং তার ফলে যে বদদোয়া হয়েছে, যদি মা বদদোয়াতে বাস করে মরবি তো বাস করে মরবি, যদি মা বদদোয়া দেয় যে জাহান্নামে যাবে তো জাহান্নামে যাবে, এইভাবে মায়ের বদদোয়ায় অনেক কিছু হয়। ভাইজান কিভাবে মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন তার একটা সংক্ষিপ্ত তালিকা শুনুন, সেটা হচ্ছে কি, মা বাবার নাম ধরে রাখবেন না, পথ চলতে তাদেরকে আগে আগে চলতে দেবেন, তাদের বসার আগে আপনি বসবেন না, তারপর তাদের সাথে হাসি খুশি ভাবে সাক্ষাৎ করবেন, নিশ্চিকতা দিয়ে তাদেরকে করলেন নসিহত করবেন, তাদের যাকে সত্য সাড়া দেবেন, তাদের দাওয়াত কবুল করলেন, তাদের নামে নরম তাদের সাথে নরম মেজাজে কথা বললেন, তাদের মুখের উপর মুখ দেবেন না, বৈধ বিচার বিষয়ে তাদের আদেশ পালন করবেন, তাদের ধর্ম পোষণ বহন করবেন, বৈধ তাদের দৈহিক হিফত করবেন, তাদের আগে পানা হাত করবেন না, বাবা কাকে রেখে দেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের কাছে দোয়া চাইবেন, তাদের ভবিষ্যৎকে নিশ্চিত করবেন, তাদের আপনার স্ত্রীকে প্রাধান্য দেবেন না, তাদের যথার্থ সম্মান করবেন, তাদের প্রতি অহংকার প্রদর্শন করবেন না, তাদের প্রতি গোপন তাদের পরিচয় গ্রহণ করবেন না। অনেক সময় ছেলে পরিচয় গ্রহণ করে বা হবে গোপন করবেন না, তা যেমনই হোক তা আপনার মা এবং মা এমন কাজ করবেন যাতে তারা খুশি হয়, আপনার বিরোধী হলেও দুনিয়ায় তাদের সাথে সৎ ব্যবহার করবেন। এই হলো বাধ্য সন্তানের কর্তব্য বলা আমাদের করতে দিচ্ছেন, যেন আমরা আমাদের মামাদের যথার্থ খিদমত করতে পারি এবং মা বাপকে এই তার উপরে প্রাধান্য দিয়ে সবাই উপরে প্রাধান্য দিই। আল্লাহ আমি রাখনা আপনার দুনিয়া হাসনা অভিলাষ হাসনা আপনি আল্লাহ না ربنا هبنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. جزاك الله احسن الجزاء আমাদের লেটারেতে 1 থেকে 70 পর্যন্ত কাগজ পাঠিয়ে দিবেন, তো একটা নাম্বার বলে দেন এসএসএ পাই 1 থেকে 70 তাই তো আমি যে তথ্য বলবো, হ্যাঁ একটা যে কোনো একটা শর্ত বলো, এক নাম্বার বললে হবে, একটা নাম্বার আমি বসে থাকবে। তিনি সরকার খুব ভালো, 33 যা আছে তিনি পুরস্কার করেন, মাশাআল্লাহ।